আমলটা কিভাবে ঠিক থাকে, আমলটা কিভাবে নিয়ে যাওয়া যায়, এই জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। যখন বাজারে গেছেন, বাজার করার জন্য সাথে করে কিছু জিনিস নিয়ে যেতে হয়। টাকাও নেন নাই, পয়সাও নেন নাই, খালি পকেটে বাজারে চলে গেছেন, বাজার করতে পারবেন না, একটা টাকাও নেন নাই, বাজারে গেছেন বস্তা ভরে বাজার নিয়ে আসবেন, আনতে পারবেন? আবার টাকা নিয়ে গেছেন, সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে এই মধ্য রজনীতে অত্যন্ত মনোযোগের সাথে সকলের সাথে এই মাহফিলের ময়দানে বসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা ওলামায়ে কেরামদের নিকট থেকে শুনেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবগুলো বিষয়ে আমল করার তৌফিক দান করুন এবং পরবর্তীতে সংক্ষিপ্তভাবে যে দুই একটি কথা বলব আমি এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব, বিষয়টি হল আমল সংক্রান্ত জরুরি গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমরা এখানে যারা এসেছি সবাই একদিন এই দুনিয়া ছেড়ে আরেকটা জগতে আরেকটা দেশে আমরা চলে যাব, এখানে আমরা কেউ থাকব? আজ থেকে 100 বছর আগে এই গ্রামে যে মানুষগুলো ছিলেন তারা আজকে এই গ্রামে কোন মানুষ নাই। আবার আজ থেকে 100 বছর পরে এই গ্রামে হয়তো এরকম ইসলামী জালসা হবে, সেই জালসায় আমিও থাকব না, আপনারাও থাকবেন না। তাহলে আমরা সবাই ওই 100 বছর পরে কোথায় চলে যাব? অন্য জগৎ, যেই জগৎটার নাম হল আখেরাত। আমরা এখন আছি যেই জগতে এটার নাম হল দুনিয়া, আর এখান থেকে যেই জগতে পরবর্তী স্টেশন যেখানে যাব সেটার নাম হল আখেরাত। এই যাওয়ার সময় আমরা যখন এখান থেকে চলে যাব, যাওয়ার সময় সাথে করে কি কি জিনিস নিয়ে যাব বলেন তো দেখি। আমরা তো আমরা সবে জানেন আলহামদুলিল্লাহ, বোঝা গেছে যে এই গ্রামের ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল এবং দিন সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। এই একটাই বোঝা গেছে, বাদ তো সবগুলো টিপ দেওয়া লাগে না, বাদ একটা টিপ দিলে বোঝা যায় যে পুরা বাকি বাদের কি অবস্থা। আলহামদুলিল্লাহ এক টিপে বোঝা গেছে আজকের স্টুডেন্ট খুব ভালো মানের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কবরে কি নিয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়্যাতা থালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করিয়া প্রত্যেক বাইজেতের পিছনে পিছনে তিনটা জিনিস তাকে অনুসরণ করে। প্রত্যেক মাইয়ের যখন নিজের বাড়িঘর থেকে কবরস্থানের দিকে রওনা দেয়, মাইয়ের যখন কবরে যায় আখেরাতের দিকে রওনা দেয়ের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? তিনটা জিনিস তার বাড়ি থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত তার সাথে গমন করে। এক নম্বরে তার সাথে গমন করে আহালুহু, তার আহালেরা তার সাথে কবরস্থান পর্যন্ত যায়। তার ছেলেরা যায়, তার ভাই দাদারা যায়, প্রতিবেশী যায়, আত্মীয় স্বজন যায়, বিভিন্ন ব্যক্তিবর্গ মুসলিম ভাইয়েরা কবরস্থান পর্যন্ত যায়। দ্বিতীয়ত যেই জিনিসটি তার সাথে যায় সেটি হল মালহু, তার মালটা তার সম্পদ গুলাও তার কবরস্থান পর্যন্ত যায়। যে লোক ধনী মানুষ, ওই লোক কবরস্থানে যাওয়া পর্যন্ত তার সম্পদের প্রভাব বিদ্যমান থাকে। ওই লোকের জানাজার মধ্যে মানুষ বেশি হয়, ওই লোকের সুনাম চারিদিকে দুনিয়াতে ছিল, প্রভাবশালী ছিল, তার জানাজায় লোকজন বেশি হাজির হয়েছে, সবার মনে একটা বড় ধরনের কথা, বড় ধরনের আলোচনা ভাসতে থাকে, অমুক সাহেব মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, অর্থাৎ কবরস্থানে যাওয়া পর্যন্ত তার সম্পদের প্রভাব, তার মালের প্রভাবটা বিদ্যমান থাকে। আরো একটা জিনিস তার সাথে সাথে কবরস্থান পর্যন্ত যেতে থাকে, ওই জিনিসটা হল আমালহু, দুনিয়াতে সে যে কাজগুলো করেছিল সে আমল গুলাও তার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায়। যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, তোমরা মাইয়েতের সামনে দিয়ে দিয়ে হাঁটিও না, মাইয়েতের পিছন দিয়ে দিয়ে হাঁটো। সামনে যাবে মাইয়েতের খাট, তোমরা যাবা মাইয়েতের পিছনে পিছনে। আহারও যাবে মাইয়েতের পিছনে পিছনে, মালও যাবে পিছনে পিছনে, আমলটাও যাবে মাইয়েতের পিছনে পিছনে। মাইয়েত রওনা দিছে আখেরাতের উদ্দেশ্যে, তিনটা জিনিস তার পিছনে পিছনে যেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউল ইসলাম ওয়াইয়াবকি ওয়াহিদ, কিছুক্ষণ পরে যখন ধাবন করা শেষ হয়ে যায় তখন দুইটা জিনিস বাড়ির দিকে আবার ফিরে চলে আসে, কিন্তু একটা জিনিস আর ফিরে আসে না। যেই দুইটা জিনিস ফিরে আসে, ওই দুইটা জিনিস হলো আহলুহু ওয়া মালুহু, তার আহলেরা, তার পরিবার পরিজনেরা তাকে কবরের ভিতরে একাকি অন্ধকার ছোট একটা ঘরের মধ্যে রেখে বাকিরা সবাই চলে আসে। ওয়া মালুহু, তার বিশাল সম্পদের মালিক, ওই সম্পদ তার কবরের ভিতরে যায় নাই। তাকে কবরের ভিতরে গরিব মানুষটা যেমন তিনটা সাদা কাপড় নিয়ে কবরে শুয়ে থাকে, এই বিশাল প্রভাবশালী ধনী মানুষটাও তিনটা কাপড় নিয়ে কবরে শুয়ে রয়েছে। ওই গরিব মানুষটা যেই দিনে আনে দিন খায়, যার পরিবারে কোনো স্বাচ্ছন্দ্য নাই, যার পরিবারে কোনো সম্পদ নাই, ওই মানুষটা যেমন ছোট্ট একটা কবরের মধ্যে শুয়ে থাকে, তার বাড়িটার পরিমাণ যতটুকু এই কোটিপতি বিশাল প্রভাবশালী মানুষটার বাড়িটাও ততটুকু। অর্থাৎ কবরে যাওয়ার সাথে সাথে তার আহাল যেমন ফিরে চলে এসেছে, তার মালও তাকে রেখে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়াইয়াবতি আমালুহু, একটা জিনিস আমার উম্মত তোমার সাথে থেকে যাবে, সেটা হলো তোমার আমল। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মানুষ তার আহলের জন্য, তার মালের জন্য তার আমলটা নষ্ট করে দেয়। যে জিনিসটা তার সাথে থাকবে, যে জিনিসটা তার আখেরাতে যাবে, যে জিনিসটা জান্নাতে পৌঁছা পর্যন্ত তার সাথে সাথে থাকবে, ওই জিনিসটাকে ধ্বংস করে দেয় দুনিয়ার আহালের জন্য আর মাল সম্পদের জন্য। যেই দুটো জিনিস তাকে কবরে রেখে চলে আসবে, তার সাথে থাকবে না, সেই দুটো জিনিস কামাই করার জন্য, সেই দুটো জিনিসের আধিক্যের জন্য আল্লাহর বান্দা বান্দিরা দেখা যায় আমলটা নষ্ট করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা মঙ্গলেরা, কবরে যে আমলটা আমাকে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, সে আমলটার দিকে একটু ভালো করে নজর দেওয়া দরকার। এই আমলটার দিকে ভালো করে নজর দিতে হবে, দুনিয়ার ভিতরে থেকে এই আমলটা গড়ে তুলতে হবে। এই আমলটাই কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম হবে, তখন আমার আপনার জন্য এই আমলটা বিশাল সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে কেউ যদি জাররা পরিমাণ, অনু পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ কোন আমল করে, ভালো আমল করলে সেটাও সে দেখতে পাবে, খারাপ আমল করলে সেটাও সে দেখতে পাবে। আল্লাহ, এমন কোন আমল থাকবে না যেই আমলটা সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, মিজানের মধ্যে দিবেন। যার মিজানটা ভারী হয়ে যাবে, যার মিজানটা কম ওজনই হয়ে যাবে, সে চলে যাবে অনন্তময় শান্তির জায়গায়। যার ওই আমল ওজনটা হালকা হয়ে যাবে, ওই হালকা ওজনের কারণে সে সর্বনাশ, সর্বনাশ, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমলটা কিভাবে ঠিক থাকে, আমলটা কিভাবে নিয়ে যাওয়া যায়, এই জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। যখন বাজারে গেছেন বাজার করার জন্য, সাথে করে কিছু জিনিস নিয়ে যেতে হয়, টাকাও নেন নাই, পয়সাও নেন নাই, খালি পকেটে বাজারে চলে গেছেন, বাজার করতে পারবেন না, একটা টাকাও নেন নাই, বাজারে গেছেন বস্তা ভরে বাজার নিয়ে আসবেন, আনতে পারবেন? আবার টাকা নিয়ে গেছেন, কিন্তু টাকাগুলা সব জাল টাকা, বেজাল টাকা। জাল টাকা ছিলেন তো, 500 টাকার নোট নিয়ে গেছেন অনেকগুলা, সবগুলা জাল টাকার নোট, বাজার করতে পারবেন? অথবা 12 টাকা নিয়েছেন, কিন্তু ওই টাকা বর্তমান দুনিয়াতে বর্তমান বাজারে চলে না, এগুলা হলো ব্রিটিশ আমলের টাকা অথবা মোগল আমলের টাকা। ওই টাকা লই পুরা বাজারে বাজারে ঘুরবেন, কিছুই বাজার করা সম্ভব হবে না। আর আপনি যদি কোন, আমি তো টাকা নিয়ে গেছি, বাজার করতে পারবো না কেন? কিন্তু টাকাটা এমন টাকা নিতে হবে যেই টাকা ভেজাল থাকবে না, নির্ভেজাল হতে হবে, যেই টাকাটা বর্তমান দুনিয়ার বাজারে চলে। এই ধরনের টাকা নিয়ে যদি বাজারে যান, তাহলে আপনি বাজার করতে পারবেন। কিন্তু টাকা নিলেন অথবা টাকা নিলেন না, টাকা নিলেন কিন্তু জাল টাকার নোট নিলেন, অথবা টাকা নিলেন যেই টাকা বর্তমান দুনিয়ায় চলে না এমন টাকা, তাহলে যেমন বাজারে কিছু পাওয়া সম্ভব নয় এমন আমল নিয়ে কবরে গেলেন, যেই আমল বেজাল আমল, নকল আমল, দুই নম্বর আমল, যেই আমলটা সুন্নত অনুযায়ী হয় নাই, যেই আমলটা বেজাল বেজাত অনুযায়ী হয়েছে, অথবা এমন আমল নিছেন যেই আমলটা আখেরাতের বাজারে চলে না, ওই ধরনের আমল নিয়ে গেছেন, অথবা এমন এত আমল করেছেন কিন্তু ডুলার নিচে দিয়ে ভাঙ্গা, ডুলা চিনেন যে মাছ ধরে দেখে কি বলেন আপনারা, খালই, ওই মাছ ধরতে গেছেন খালই নিয়ে গেছেন, কিন্তু খালের নিচে দিয়ে ভাঙ্গা, নিচে দিয়ে ভেঙে গেছে, খেয়াল করেন সারা রাত মাছ ধরতেছেন আর খালের মধ্যে রাখতেছেন, মাছ ধরতেছেন আর রাখতেছেন, মাছ ধরতেছেন আর রাখতেছেন, সকালবেলা দেখে একটা মাছও না, আমল করতেছেন আর রাখতেছেন, আমল করতেছেন আর রাখতেছেন, আমল করতেছেন আর রাখতেছেন, কিন্তু এমন কিছু কাজ করে বসে আছেন আপনার বস্তার নিচে দিয়ে ছিঁড়ে গেছে, সারা জীবন আমল করছেন কিয়ামতের ময়দানে গিয়ে দেখেন একটা আমলও না। এই জন্য আমার ভাইরা আমার বোনেরা, আমল করার আগে কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, ওই জিনিসগুলো খেয়াল দেখে আমাকে আপনাকে আমল শুরু করতে হবে। আজকে আমরা সংক্ষেপে ওই জিনিসগুলো আলোচনা করব, আমল করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলার দিকে খেয়াল রাখা দরকার। এক নম্বরে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা হল আমল করার আগে আমার ইমানটা সঠিক হতে হবে, বিশুদ্ধ হতে হবে। এক নম্বরে আমলের আগে খেয়াল রাখতে হবে বিশুদ্ধ ইমান, সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ইমান। ইমানটা যদি বিশুদ্ধ না হয় যত আমল করবেন, আপনি ব্যাংকে অ্যাকাউন্টে করেন নাই খালি টাকা জমা রাখেন, টাকা জমা রাখতে হলে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আপনি টাকা জমা রাখবেন আর অ্যাকাউন্টে জমা হবে, অ্যাকাউন্টে করেন নাই, ব্যাংকে আপনার কোন অ্যাকাউন্টে নাই, প্রতিদিন দোকান থেকে টাকা নিয়ে যান, গিয়ে ম্যানেজার সাহেবের কাছে হাতে হাতে দিয়ে আসেন, বলেন যে ভাই আমার টাকা গুলো জমা রাখেন, কদিন পরে ম্যানেজার সাহেব বদলি হয়ে গেছে, ম্যানেজার সাহেব আর নাই, আপনি এবার ব্যাংকে যাই বলতেছেন আমার তো এত লক্ষ টাকা জমা, ম্যানেজার সাহেবও নাই, কার কাছে খুঁজবেন, সবাই জিজ্ঞাসা করে ভাই আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেন, ও আমি তো নম্বর টম্বর জানি না, মূর্খ মানুষ, জাহেল মানুষ, আমি তো খালি ম্যানেজার সাহেবের গাড়ি দিছি প্রতিদিন, টাকা আর পাইবেন, তাহলে আগে অ্যাকাউন্ট খুলতে হবে আমলের জন্য, আমল করবেন আর আমলগুলো জমা হবে, আমল করবেন আর আমলগুলো জমা হবে, কোথায় জমা হবে আগে আমলের অ্যাকাউন্ট খোলা দরকার, ওই অ্যাকাউন্টের নাম হল ইমান। বিদেশ যাবেন, বিদেশ যাবেন, সৌদি আরব যাবেন, কাতার যাবেন, কুয়েত যাবেন, খালি ভিসা খুঁজতেছেন কিন্তু আপনি পাসপোর্টে করেন নাই, তো পাসপোর্ট ছাড়া আপনার ভিসা কেমনে হবে, পাসপোর্ট ছাড়া কেমনে যাবেন, আগে তো আপনার পাসপোর্ট লাগবে। জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, সবাই চাই জান্নাতে যাব, একজন মানুষ ওইখানে নাই যিনি জাহান্নামে যাবেন, আছেন নেই, সবাই চায় জান্নাতে যাব, জান্নাতে যেতে হলে জান্নাতের পাসপোর্ট করছি কিনা, পাসপোর্ট লাগবে না, জান্নাতে গাড়ি যাবে না, ঢুকে দিব সবাইকে, পাসপোর্ট চেক করবো না, ইমিগ্রেশন পার হইতে হবে না, ইমিগ্রেশন কঠিন ইমিগ্রেশন। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ইমিগ্রেশন দেখেছেন বলছেরাত, আল্লাহ ওয়াজিয়া ইয়াওমা ইযিম বিজাহান্নাম কিয়ামতের ময়দানের চারিদিককার জাহান্নাম তারা দৃষ্টান্ত করে রাখবেন। কিয়ামতের ময়দানের চারিদিকে শুধু জাহান্নাম। কোন বাঙালি যদি কয় শোনো একদিকে পলাই যায়, কিয়ামতের ময়দান থেকে একদিকে পলাই যায়, এটা তো আমাদের খুব বেশি বুদ্ধি। এখন আমরা বুদ্ধি খাটাই যদি বলি কিয়ামতের ময়দানে বিচার থেকে পালিয়ে যাই, চলো আমরা কয়েকজন মিলে এদিকে এক জায়গায় পালাই যাই, কিয়ামতের ময়দানে পালানো যাবে, তবে পালাই জাহান্নামে যেতে হবে। কারণ পুরা কিয়ামতের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দ্বারা ঘেরাও করে রাখবেন, চারিদিকে জাহান্নাম। ওই জাহান্নামের ইমিগ্রেশন পার হয়ে যেতে হবে ওই পারে জান্নাত। জান্নাতটা জাহান্নামের ওই পাশে। জান্নাতে যেতে হলে এই জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুতরাবু সিরাতু বাইনা যুহরানাই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেতু বানিয়ে রেখেছেন, একটা সিরাত বানিয়ে রেখেছেন জাহান্নামের উপর দিয়ে এই সেতুটা, এই ইমিগ্রেশনটা। সর্বপ্রথম ওই সেতু পার হব আমি নবী আমার উম্মতকে নিয়ে, আমার উম্মতকে নিয়ে আমি সর্বপ্রথম এই সেতু পার হয়ে যাব। যেদিন কারো কোনো কথা থাকবে না, যেদিন কারো জবান থেকে কোনো কথা বের হবে না, শুধু নবী রাসূলেরা বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, মানুষকে একটু শান্তি দাও, আল্লাহ আকবার। সেদিন ওই পলসারা পার হয়ে, ওই ইমিগ্রেশন পার হয়ে আপনাকে আমাকে জান্নাতে যাওয়া লাগবে। তাহলে পাসপোর্ট করেন নাই, জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন, যাওয়া যাবে? জান্নাতের পাসপোর্টের নাম কি? জান্নাতের পাসপোর্টের নাম ইমান। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আমল করার আগে আমল করতে হলে প্রথমে খেয়াল রাখতে হবে আমার ইমানের দিকে। আগে ইমান, তারপরে আমল। আগে আমল, তারপরে ইমান না। আগে বিয়ে হইতে হয়, তারপরে তালাক হয়। আগে তালাক, তারপরে বিয়ে না, কি বল? আগে বিয়ে হয়নি তো তালাক হবে, বিয়ে হয়ে যায় না তালাকের মাসাল। আগে ইমান, আগে ইমান, তারপরে আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের ওয়াদা করছেন, যত জায়গায় আমলের কথা বলছেন, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা বলছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 25 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ سُبْحَانَ اللَّهِ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন, ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ শুনাই দেন, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রেখেছি। কোন মানুষগুলো? আল্লাযীনা আমানু, যেই মানুষগুলো ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমল সালেহ করেছে। তাহলে আগে ঈমান এনেছে, তারপরে আমল সালেহ করেছে। ঈমান না এনে আমল সালেহ করে নাই। কবির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যে মানুষগুলো ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এরপরে আমলে সালে করেছে লাহুম জান্নাত এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর কাছে আছে জান্নাত সুবহানাল্লাহ তাহলে ঈমান ছাড়া কোন লোক জান্নাতে যাবে না ঈমান ছাড়া কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না আবু জাহেল আবু লাহাবরা অনেক আমল করেছিল করছে না আবু জাহেল আবু লাহাবরা আমল করছে কিনা অনেক আমল করছে একটা দুটা আমল নয় আবু জাহেল আবু লাহাবরা আল্লাহর ঘরের খাদেম ছিল হাজিদের খেদমত করত হাজিদেরকে পানি পান করাইত প্রতি বছর আবু জাহেল হজ করত আবু জাহেল খালি হাজি না আল হাজ আমাদের দেশে তিনবার হজ করলে নাকি কি হয় আল্লাহ হয় আবু জাহেল তিনবার না অসংখ্যবার হজ করছে তাহলে আবু জাহেল তো আল্লাহ ঠিক হয় কতবার হজ করছে আবু জাহেল আবু লাহাবরা খালি হজ করে নাই আবু জাহেল আবু লাহাবরা ছিল আমিরুল হজ হজের আমির তাদের নেতৃত্বে হজ হইত তারা হাজিদেরকে থাকার ব্যবস্থা করত খাওয়ার ব্যবস্থা করত পানি পান করার ব্যবস্থা করত তারা কোটি কোটি টাকা ওই যুগে তারা আল্লাহ রাস্তায় সদাকা করত তারা যখন আবু জাহেল বদরের যুদ্ধে যায় আবু জাহেল আল্লাহর ঘরের গিরাব ধরে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার মিল্লাত বাপ দাদার দিন ধ্বংস করে দিতেছে আমরা আওলাদে রাসূল আবু জাহেলরা কিন্তু আওলাদে রাসূল এটা জানেন তো আবু জাহেল আবু লাহাবরা আওলাদে রাসূল যে সেই রাসূলের আওলাদ না ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ তারা বলে রাব্বুল আলামিন আমরা হইলাম আওলাদে রাসূল এই জমিনে ইসলামের ঠিকাদারি দ্বীনের ঠিকাদারি আমাদের কাছে আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের বাপ দাদা থেকে যাওয়া ইসলাম তা ধ্বংস করে দিতেছে আল্লাহ আমাদের বাপ দাদার আব্দুল মুত্তালিবের ধর্ম রক্ষা করার জন্য বদরের ময়দানে রওনা দিছি আল্লাহ আমাদেরকে আপনি বিজয় দান করেন কার দোয়া আবু জাহেলের দোয়া তাহলে আবু জাহেল আমল করেছে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর কাছে দোয়াও করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা হামিমা সাজদা তেলাওয়াত করতেছিলেন কাফেরদের সামনে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদার আয়াত তেলাওয়াত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করলেন ওই কাফেররাও সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাজদা করেছে তাহলে কাফেররা সাজদাও করছে দোয়াও করছে হজও করছে হজের আমলও করছে হাদিদের খেদমতও করছে আমল কি কম করছে এত আমল করেছে আবু তালেব এত বেশি আমল করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দীর্ঘ তিন বছর শিয়াবে আবি তালেবের ভিতরে অবরুদ্ধ জীবন যাপন করছে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু বাবিদার জন্য আল্লাহ নবীর জন্য তিন বছর কষ্টকর জীবন যাপন তারাও করছে সব জেনেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কিন্তু ইসলাম গ্রহণ করে নাই এই ইসলাম না থাকার কারণে ঈমান না থাকার কারণে এত আমল করেছে সমস্ত আমল তাদের বরবাদ ওই আমল কোন কাজে আসবে কোনো কাজে আসবে না জাহান্নামি হয়ে গেছে কি কারণ ঈমানটা সমস্যা ঈমানটা ঠিক হয় নাই ঈমানটা যদি ঠিক না থাকে আমি আপনি যত আমল করি কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না শয়তান আমাদেরকে সুকৌশলে ঈমানটা ধ্বংস করে দিয়ে ঈমানটা নষ্ট করে দিয়ে আমাদেরকে আমল করার জন্য লাগাই দিছে লাগাই দিব তোরা সারা রাত আমল কর আমি নাকে তেল দিয়ে ঘুমাই কারণ আমি তোদের ইমানটা নষ্ট করে দিছি, সারা রাত আমল করলেও তোরা নাম্বার পাবি জিরো, সারা রাত আমল করবি সকালবেলা সমান সমান জিরো পাবি, কারণ তোদের ইমানের মধ্যে সমস্যা, ইমানের মধ্যে আমি সমস্যা তৈরি করে দিছি, তোদের ইমানের ভিতরে কুকুর ঢুকে দিছি, তোদের ইমানের ভিতরে শেরেক ঢুকে দিছি, তোদের ইমানের ভিতরে বেদাত ঢুকে দিছি, বাস এবার তোরা ইমান নষ্ট করে সারাদিন সারা রাত আমল নিয়ে ব্যস্ত থাক, এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন কাজে আসবে না। তাহলে আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, আমল যদি কবুলযোগ্য হতে হয়, তাহলে এক নম্বরে হইতে হবে কি, ইমানটা বিশুদ্ধ হইতে হবে, এক নম্বর শর্ত কি, ইমান বিশুদ্ধ হইতে হবে। খালি ইমান থাকলে হবে না, খালি ইমানের দাবি করলে হবে না আমি ইমানদার, ইমানটা হইতে হবে একেবারে বিশুদ্ধ, একেবারে সহিহ ইমান হইতে হবে, বিশুদ্ধ ইমান। বিশুদ্ধ ইমান কাকে বলে? বিশুদ্ধ ইমান ওই ইমান যেই ইমানের ভিতরে কুফর থাকবে না, যেই ইমানের ভিতরে শিরক থাকবে না, যেই ইমানের ভিতরে বেদআত থাকবে না, ওই ইমানটা হলো বিশুদ্ধ ইমান। ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে, ওই ইমান দিয়ে হেদায়েত পাওয়া যাবে, ওই ইমান দিয়ে নিরাপত্তা পাওয়া যাবে, ওই ইমান দিয়ে আমল গুলো আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, অর্থাৎ ঈমানটাকে শিরিকের সাথে মিশ্রিত করে নাই, ঈমানটাকে শিরিক মুক্ত রেখেছে। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও নিরাপত্তা রেখেছেন, আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখেছেন। সুবহানাল্লাহ, আজকে সারা দুনিয়াতে নিরাপত্তাহীন একটা জাতি বসবাস করে পৃথিবীতে, যেই জাতির কোন নিরাপত্তা নাই, যেই জাতির রক্তের কোন মূল্য নাই, যেই জাতি হাজার হাজার মেরে ফেলছেও কোন জবাবদিহি নাই, ওই জাতিটার নাম কি? মুসলমান। ওই জাতির নাম কি? সারা দুনিয়াতে সমগ্র পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, যত জায়গায় মার খায়, যত জায়গায় নির্যাতিত হয়, যত জায়গায় রক্ত ধরে, তারা কারা? মুসলমান, আমাদের ভাই, আমাদের বোন। আর যারা মারে তারা দুনিয়ার বিভিন্ন জাতি, ইহুদিরা মারে, নাসারারা মারে, হিন্দু, বৌদ্ধ, আরো যত যত জাতি আছে সবাই খালি মারে, মার খায় শুধু একটা জাতি, তারা হলো মুসলমান। অথচ সারা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার কথা মুসলমান, সারা দুনিয়া থর থর করে কাঁপে মুসলমানের ইমানের ভয়ে। আজকে মুসলমান কেন মার খায়? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন, উলাইকা লাহুমুল আমন, যতক্ষণ পর্যন্ত মুসলমান শিরক মুক্ত থাকবে, যতক্ষণ মুসলমানের ইমানটা শিরক মুক্ত থাকবে, মুসলমানের ইমানের মধ্যে শিরক থাকবে না, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ, আর যখনই মুসলমানের ইমানের ভিতরে শিরক ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের থেকে নিরাপত্তা আল্লাহ তুলে নেবেন। যতদিন জমিনে মুসলমান শিরক মুক্ত ছিল, যতদিন মুসলমানের ইমান ছিল শিরক মুক্ত তাওহীদি ইমান, ততদিন দুনিয়াতে মুসলমান মার খায় নাই, বরং আটলান্টিক মহাসাগরের তীরেও যদি একজন মানুষ বা একটা প্রাণী উমর ইবনে খাত্তাবের নাম শুনেছে, ওসমান ইবনে আফফানের নাম শুনেছে, আলী ইবনে আবি তালেবের নাম শুনেছে, তারাও ভয়ে থরথর করে কাঁপছে, কারণ তাদের ইমানের ভিতরে শিরক মিশ্রিত ছিল না। যখনই মুসলমানের ইমানের ভিতরে শিরক মিশে গেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের থেকে নিরাপত্তা তুলে দিয়েছেন। এজন্য আজকে সারা দুনিয়াতে নিরাপত্তাহীন অবস্থায়, এই জুলুমের অবস্থায়, নির্যাতিত অবস্থায় যে জাতিটা আছে তারা হলো মুসলমান। তাহলে আজকে সারা পৃথিবীতে নির্যাতিত হওয়ার মূল কারণ আমাদের ইমানের ভিতরে শিরক ঢুকে গেছে। ইমানটা বিশুদ্ধ নেই, এই ইমান বিশুদ্ধ না থাকলে দুনিয়াতেও যেমন নিরাপত্তা পাওয়া যাবে না, আখেরাতেও নিরাপত্তা পাওয়া যাবে না। এজন্য ইমানটা যদি বিশুদ্ধ হয় তাহলে দুনিয়াতেও নিরাপদ, আল্লাহ পাক নিরাপত্তা দিবেন, এবং জান্নাতেও আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে আখেরাতে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ পাক বলেন ওয়াহুম মুহতাদুন, যেই জাতি যেই মানুষগুলো যেই ইমানদার গুলো তাদের ইমানকে শিরক মুক্ত রেখেছে, এই মানুষগুলা হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহান, হেদায়েত প্রাপ্ত মানে হেদায়েত পাইছে ওই মানুষগুলা, যে মানুষগুলো তার ইমানকে শিরক মুক্ত রেখেছে। তাহলে আমল কবুল হতে হলে প্রথম কাজ বিশুদ্ধ ইমান। বিশুদ্ধ ইমান হতে হলে তিনটা জিনিস বলছি মূলত। এক নম্বর, বিশুদ্ধ ইমান হতে হলে ইমানকে কুফর মুক্ত রাখতে হবে, ইমানটাকে কুফর মুক্ত রাখতে হবে। কুফর, কুফর তো আমরা বুঝি, কুফর মানে কি? অস্বীকার করা। কুফর মানে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এগুলোকে অস্বীকার করা, এগুলোকে না মানা, এটার নাম হলো কি? কুফর। ইমানের যতগুলো রোকন আছে, ইসলামের যতগুলো রোকন আছে, এহসানের রোকন আছে, এগুলোকে অস্বীকার করার নাম হলো কুফর। আমরা কি কুফর করি? কুফর করি না। অনেকে চুপ আছে, বোঝা গেছে, করে। আমরা কি কুফর করি নাকি করি না? করি, কিন্তু আমরা জানি না এটা আমরা কুফরি করতেছি। কুফরি মুসলমানরা এই বর্তমান দুনিয়াতে কুফরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা নকে একটা দায়িত্ব দিলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় গেলেন, জানাজার নামাজ শেষ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যাকে আমি নবী তিনটা দায়িত্ব দিব, এই তিনটা দায়িত্ব পালন করবে, এইরকম কোন মানুষ আছো কিনা? এক যুবক লাফ মেরে দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা লাহা, এই দায়িত্ব পালনের জন্য আমি আছি, আমি হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, এই মদিনার সীমানা যতটুকু আছে, যেই মদিনার সীমানার মধ্যে আমি নবী নেতৃত্ব দিই, আমার আন্দারে যে মদিনা মুনাওয়ারা, এই মদিনা মুনাওয়ারার ভিতরে ঘুরে ঘুরে তিনটা কাজ করবা। এক নম্বর কাজ, আল্লাহ তাদা তেমসালান ইল্লা তমাসা, কোন জায়গা যদি কোন প্রতিকৃতি দেখো, কোন ধরনের কোন প্রতিকৃতি বানানো আছে, কোন মূর্তি বানানো আছে, কোন ধরনের এরকম মানুষের বা কোন প্রাণীর কোন প্রতিকৃতি মদিনার সীমানার মধ্যে আছে, তুমি গিয়ে এগুলা সবগুলা ভেঙে সমান করে দিবা। এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, আল্লাহ তাআলা সূরাতান ইল্লা তমাসা, যত জায়গায় যত ছবি আছে সমস্ত ছবিগুলো, সৌরভ গুলো, ছবিগুলোকে ভেঙে দিবা। যত জায়গায় ছবি বানানো আছে, মানে ছবি তৈরি করা আছে, এই ছবিগুলোকে তুমি নষ্ট করে দিবা। প্রতিকৃতি থাকলে এগুলো ভাঙিয়ে দিবা। আর কি করবা? ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, উঁচু কবর যদি পাও উঁচু কবর গুলারে ভাঙ্গি সমান করে দিবা। কবরের উপরে যদি ঘর বানানো, কবরের উপরে গম্বুজ বানানো, কবরের উপরে মশারি দেওয়া, কবরের উপরে বিশাল বিশাল উঁচু করে বানানো, এগুলো সবগুলারে ভেঙ্গে সমান করে দিবা। মদিনাতে দেখছেন না বাকি কবরস্থান, দেখছেন যারা হজে গেছেন দেখছেন বাকি কবরস্থান, আল্লাহ বলো এই কবরস্থানে যারা শুয়ে আছে সবগুলা সাহাবায়ে কেরাম, তাবেয়ীনে কেরাম, বড় বড় ওলামায়ে কেরামদের কবর এখানে শুয়ে আছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষগুলো এখানে শুয়ে আছেন, বিশাল বিশাল সাহাবায়ে কেরাম উম্মাহাত মুমিনীনরা, কিন্তু কবর গুলো দেখছেন সমান করে দেওয়া আছে। সমান না, কারো কবর একবার উঁচুও নেই, কারো কবর নিচুও নাই, সব কবর সমান। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও এই তিন কাজ করে আসো। এই লোকটা খুশি হয়ে নেমে গেছে, মনে করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছে, কতই না সহজ এই কাজগুলো, যে কত কঠিন, যে লোক ময়দানে নামে নাই সে বুঝে নাই। নেমে গেছে এই সাহাবি, কিছু দূর যাওয়ার পরে উঁচু কবর ভাঙা শুরু করে দিছে। এলাকার লোকেরা দৌড়াই আসি কয়, এই মিয়া আমাদের আল্লাহর ওলির কবর ভাঙিয়ে ফেলতেছে, দেখো আল্লাহর ওলির দুশ্মন আসি গেছে, আল্লাহর ওলির দুশ্মন, দেখো ওলিয়া ওলিয়া পছন্দ করে না, ওলিয়া ওলিয়া দেখতে পারে না, ওলিয়া ওলিয়ার কবর ভাঙিয়ে ফেলতেছে। এই যে উঁচু উঁচু কবর, এরা আমাদের বিরাট বিরাট আল্লাহর ওলি ছিল, এদের বিশাল বিশাল পাওয়ার ছিল, এরা কবরে বসে এখনো দুনিয়া চালায়, অথচ আমাদের আল্লাহর ওলি কবর ভাঙিয়ে ফেলতেছে। এই লোকেদের বাধা দাও, ওলির দুশ্মন। আচ্ছা এবার ভাঙতে দেন, কত দূর গেছে দেখে, প্রতিকৃতি ভাঙতে গেছে, ছবি ভাঙতে গেছে, লোকেরা এসে দিছে দিছে দৌড়। এই লোক আমাদের দাতা, আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বীদের কবরে, আমাদের মুরব্বীদের ছবিতে, আমাদের মুরব্বীদের প্রতিকৃতিতে এই লোক আক্রমণ করছে। এই লোক শেষ পর্যন্ত মদিনার লোকেরা এই লোকের এমন দৌড়ানি দিছে, এই লোক ভয় পাইয়েছে, কিছু করতে পারে না, চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এনতালেক ইয়া আলী, এই কাজের জন্য আমি যারে মনোনীত করছি সেই হল আলী ইবনে আবি তালেব। আলী যাও এই তিনটা কাজ করে সেরে আসো মদিনা থেকে। তবে এখানে খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রপ্রধান না হওয়ার আগে এই তিন কাজ করেন নাই, এজন্য আবার দেশে জায়গা শুরু করে দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় মূর্তি সামনে রেখে নামাজ পড়ছেন, বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল, কোন মূর্তি আল্লাহ রাসূল সরান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সালাত আদায় করছেন। কিন্তু মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো মূর্তি কাবা থেকে সরাইছেন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মূর্তির উপরে আক্রমণ করেন নাই, কোন মূর্তি ভাঙেন নাই। মদিনা পরম্পরাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব কায়েম হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দেন নাই, এজন্য ব্যক্তি পর্যায়ে কাজ করা যাবে না। আচ্ছা আলী রাদি আল্লাহ তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তিন কাজ করে চলে আসো। আলী রাদি আল্লাহ তাআলা আনহু গেলেন, যতজন যত বাধা বিপত্তি দিলেন আলী রাদি আল্লাহ তাআলা আনহু কিছুই শুনলেন না। এই তিনটা কাজ করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আলী যেই দায়িত্ব দিচ্ছেন আপনার আলী সেই দায়িত্ব পালন করে ফেলছে। আলী এমন এক লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ রুতিয়ান্নার রায়া, আগামীকাল সকালে আমি এমন এক লোকের হাতে পতাকা তুলে দিব, যে লোকটারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে মদিনাকে শিরক মুক্ত করা হলো, শিরক মুক্ত নগরী হয়ে গেল মদিনা। ফামান আদা লিসুনআতি শাইইন মিন হাযা, কিয়ামতের আগ পর্যন্ত আমার কোন উম্মত যদি আবার পুনরায় এই কাজগুলা চালু করে, আমি নবী সিদ্দুল্লাহ আজকে মদিনাতে ধ্বংস করে দিলাম, মদিনা থেকে উচ্ছেদ করে দিলাম, আমার উম্মত যদি আবার এগুলাকে চালু করে কিয়ামতের আগে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে এই জিনিসগুলোর প্রতি সে কুফরি করল, নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান এই কাজগুলো করে কিনা বলেন তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো উচ্ছেদ করে দিলেন, মদিনা থেকে নির্মূল করে দিলেন, এই নবীর উম্মতেরাই আবার সেগুলোকে পুনর্জাগরণ করছে। তাহলে এই নবীর উম্মত কুফরি করে কি করে না? তাহলে ঈমান বিশুদ্ধ না, ঈমানের ভিতরে কুফরি আছে। যেই ঈমানের ভিতরে কুফরি আছে যত আমল করুক ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সূরা আল মায়দার পাঁচ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইমান আনার পরে কুফরি করবে ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কোন আমল তার কাছে আসবে না। নামাজ পড়ে কুফরিও করে, রোজাও রাখে কুফরিও করে, হজও করে কুফরিও করে, যাকাতও দেয় কুফরিও করে, ওই কুফরির কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আমল ঠিক রাখতে হলে কুফর মুক্ত হিনার লাগবে। আরেকটা কুফরির কথা বলি, কুফরি অনেক শত শত কুফরি আছে আমাদের মধ্যে, আমি শুধু দুই একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আররাবান, কোন লোক যদি কোন গণকের কাছে যায়, কোন ভাগ্য গণনাকারীর কাছে যায়, হাত গণনা করতে গেছে, ভাই আমার হাতের রেখা গুলা দেখেন কোনটা কোন দিকে গেছে, আমার ভাগ্যের কি অবস্থা, করে না? অনেকে দেখবেন হাত গণা দিয়ে গেছে, হাত গণা, হাত দেখা, হাতের রেখা গুলো দেখে আমার ভাগ্যের অবস্থা কি। আবার কেউ বলে, ভাই আমার রাশিটা একটু দেখেন, তুলা রাশির কি অবস্থা, বৃশ্চিক রাশির কি অবস্থা, মেষ রাশির কি অবস্থা, কন্যা রাশির কি অবস্থা, কর্কট রাশির কি অবস্থা, আবার রাশি দেখেন, দেখে না? বিশাল আমাদের দেশে রাশি গণনা করে, অনেকে দেখবেন রাশি গণনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান আতা কাহিনান আও আরাবান, কোন লোক যদি এরকম ভাগ্য গণনা করার জন্য কোন গণকের কাছে যায়, কোন ভবিষ্যৎ বক্তার কাছে যায়, গিয়ে তার হাত দেখায়, তার রাশি গণনা করে, ফাসালাহু আন শাইইন লাম তুকবালহু সালাতু আরবাঈনা লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ দিন পর্যন্ত এই ব্যক্তির কোন আমল কোন সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। চল্লিশ দিন এই লোকের কোন আমল কোন সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। শুধু জিজ্ঞাসা করছে, শুধু জানতে চাইছে, এখনো বিশ্বাস করেন, এমনি যা করছে, ভাই একটু দেখেন তো আমার হাতটা দেখেন তো, ভাই কি অবস্থা, ভাই একটু রাশিটা দেখেন তো, এখন ওই গণক দেখছে, দেখি বলতে তো শোনো, তোমার তো ভবিষ্যতে দুটা বড় বড় বিপদ আছে, তোমার তো এই সমস্যা আছে, তোমার এই সমস্যা আছে, তোমার এত টাকা লাগবো, তোমার এগুলো সব আমি কেটে দিতেছি, বাস এই লোক বিশ্বাস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাদাকাহু বিমা ইয়াকুল, যা বলছে লোকটা বিশ্বাস করে ফেলছে, বিশ্বাস করে পকেটের থেকে টাকা বের করেছে, ভাই নাও, চাউল লাগবো তাকে দিই, ডাল লাগবো তাকে দিই, এটা লাগবো তাকে দিই, সব আনিয়ে দিচ্ছে, আবার বিপদ গুলো একটু দূর করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ কাফারা বিমা আনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো দিনের উপরে কুফরি করল। তাহলে কুফরি করল কি করল না? তাহলে মুসলমান তার ঈমানের সাথে যদি কুফরি থাকে কোন আমল তার কাজে আসবে না। যত সদাকা করুক, যত দান করুক, যত আমল করুক, কোন আমল তার কাজে আসবে না। তাহলে আমল কাজে আসতে হলে ঈমানটাকে কুফর মুক্ত করতে হবে, ঈমানটা কুফর মুক্ত করা লাগবে। ঈমানটা বিশুদ্ধ করে অল্প আমল করেন। অনেকে আসে কয়, সৌদি আরবের মানুষের দেখছি খালি সুন্নাত পড়ে না, খালি পরস পড়ে চলে যায়, বলে না খালি পরস পড়ে, সুন্নাত তো কিছু পড়ে না। আমরা বাঙালিরা কত ভালো, দেখে পরস পড়ি, সুন্নাত পড়ি, নকল পড়ি, কত কিছু পড়ি। আমি বলি ভাই ঠিক আছে, সুন্নাত নকল সব পড়ে, এটা খুব ভালো কথা। সৌদি আরবের মানুষ সুন্নাত পড়ে না, কথা প্রথম কথা এটা ঠিক না। কারণ তারা জানে সুন্নাত নামাজ ঘরে পড়লে ডাবল সওয়াব, এই জন্য তারা মসজিদে না পড়ে, মসজিদে পরস পড়ি, ঘরে চলে যায়, বাসার যায় পড়ে। কিন্তু আমরা তো এই আমল জানি না, আমরা সব মসজিদে পড়ি, আমরা বাসায় উজুও করি না, পানি খরচ হয়ে যাবো, মসজিদের পানি দিয়ে উজু করি। ঢাকা শহরে, ঢাকা শহরে তো পানি কি নিয়ে ব্যবহার করতে হয়, অনেকে বাসায় উজু করে না, পানি বেশি খরচ হবে, এই জন্য মসজিদের পানিতে উজু করে। পাশে বাসা তো, বাসা থেকে উজু করি আসে না, মসজিদে আসে উজু করে। তাহলে যে মানুষ আমরা মসজিদে এসে উজু করি, মসজিদে সুন্নত পড়ি, আমরা জানি না যে বাসায় সুন্নত পড়লে ডাবল সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল জুমা যদি মসজিদে পড়তেন তাহলে পড়তেন চার রাকাত, যদি বাসায় যায় পড়তেন তাহলে পড়তেন দুই রাকাত। কেন? ওই বাসার দুই রাকাত আর মসজিদের চার রাকাতে সমান। তাহলে এই মাসালা কিন্তু তারা জানে, এই জন্য তারা মসজিদে আসে পরস পড়ে, বাসা যায় সুন্নাত পড়ে। আচ্ছা ধরে নিলাম তারা সুন্নাত পড়ে নাই, আমরা পরস পড়লাম, সুন্নাত পড়লাম, নফল পড়লাম, সব পড়লাম, এরপরে নামাজটা শেষ করি সুন্নাত মতে বাহিরে যাই, হাতের মধ্যে একটা তাবিজ লাগাই নিছি, গলার মধ্যে একটা তাবিজ লাগাই নিছি, কোমরের মধ্যে একটা তাবিজ লাগাই নিছি, পায়ের মধ্যে একটা তাবিজ লাগাই নিছি, কবর একটা পাইলে সেজদা একটা দিয়ে দিছি, কবর পাইলে সম্মান জানানো শুরু করে দিছি, দুনিয়ার শেরেক করে ফেলছি, ফরজ ওয়াজিব সুন্নাত নফল যা করছি সব বরবাদ, খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু ওই আল্লাহর বান্দা শুধু পরস পড়ছে, হয়তো সুন্নাত পড়ে নাই, কিন্তু কোন শেরেক করে নাই, কুফর করে নাই, লোকটার সব আমল তার হয়ে গেছে। আমি সব পড়লাম, ফরজও পড়ছি, সুন্নাত পড়ছি, নফল পড়ছি, এরপরে তো শেরেক করলাম, তাহলে আমার সব বরবাদ, সব শেষ। কিন্তু ওই লোকে তো শেরেকটা করে নাই, তাহলে তার চাকরিটা পড়ছে, ফরজ পড়ছে, ফরজতে তার আমল নামায় আছে। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, প্রথম কথা হলো ঈমান হতে হবে শেরেক কুফর মুক্ত, দুই নম্বরে খেয়াল রাখতে হবে ঈমানটা হতে হবে শেরেক মুক্ত, শেরেক মুক্ত তাওহীদি ঈমান হতে হবে, না হয় যত আমল করব কোন আমলে কাজে আসবে না। ঈমানের ভিতরে যদি শেরেক থাকে সমস্ত আমল তার বরবাদ হয়ে যায়। সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আমি সমস্ত নবীদেরকে ওহী নাযিল করে জানিয়ে দিছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে ওহী নাযিল করে জানাই দেওয়া হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক কর তোমার সমস্ত আমল বরবাদ। সুবহানাল্লাহ। একটা শেরিক করলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। শেরিক এত বিষাক্ত, এত বিষাক্ত, আটলান্টিক মহাসাগরের মাঝখানেও যদি এক ফোঁটা শিরিক, যদি শিরিকের বিষ যদি ছেড়ে দেওয়া হয়, পুরা আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যাবে। কারণ নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, এই অর্ডারটা আল্লাহ নবীদেরকে বলছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালু, ও নবীরা তোমরা যদি শিরিক করো তোমাদের সব আমল বরবাদ। নবীদেরকে বলছেন আল্লাহ, নবীদের আমল গুলা হল মহাসাগরের মতো আমল। নবীদের আমল আমার আপনার মতো কুয়ার আমল না, খাল বিলের আমল না, ছোট্ট অল্প আমল না। নবীদের আমল হল মহাসাগরের মতো আমল, প্রশান্ত মহাসাগরের মতো আমল, আটলান্টিক মহাসাগরের মতো আমল নবীদের আমল। আল্লাহ পাক বলছেন একটা শিরিক করলে নবীদের এই মহাসাগরের মতো আমল নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের আমল তো খুঁজে পাওয়া যাবে না, নবীদের আমল পর্যন্ত যদি এই মহাসাগরের আমল যদি নষ্ট হয়ে যায় শিরিকের কারণে, আমার আপনার এই ক্ষুদ্র আমল একটা শিরিকের কারণে খুঁজে পাওয়া যাবে না। শিরিকের কারণে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহর জান্নাত তার জন্য হারাম, নাউযু বিল্লাহ, জান্নাত পাবে না যদি আল্লাহর সাথে শিরিক করা হয়। কিন্তু আমার ভাইরা বোনেরা, এই বাংলাদেশে চারিদিকে ঘুরে ঘুরে দেখেন, প্রতি রাস্তার মোড়ে মোড়ে সেরে, প্রতি রাস্তায় রাস্তায় সেরে, প্রতি বাড়িতে বাড়িতে সেরে, গ্রামে গ্রামে সেরে, এলাকায় এলাকায় সেরে, শেরেকের কারখানা, শেরেকের ফ্যাক্টরি, শেরেক উৎপাদিত হয়। অথচ শেরেক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। শেরেক থেকে তাওবা করে কোন লোক যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সব গুনাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার সমস্ত আমল, সমস্ত গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। তাহলে এত মারাত্মক অপরাধ যে অপরাধের কারণে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তাহলে আমল ঠিক রেখতে হলে শিরক করা যাবে না, আকীদার মধ্যে শিরক থাকা যাবে না, আমলের মধ্যেও শিরক থাকা যাবে না। আকীদার মধ্যে অনেক শেরেক আছে আমাদের দেশে, আমাদের মধ্যে আকীদার মধ্যেও শেরেক আছে, আমাদের মধ্যেও শেরেক আছে। আকীদার শেরেক কিরকম? আকীদার শেরেক হল আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে এক বানাই ফেলা, আকীদার শেরেক। বা আহমদ আর আহাদের মধ্যে কোন পার্থক্য নাই, খালি একটা মিমের পর্দা, মেমের পর্দা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা কি শিরকি আকীদা যে আহমদ আর আহাদ দুইজন কি হয়ে যায়, এক হয়ে যায়, খালি মিম একটা ব্যস্ত, মিমটা তুলে দিলে আহাদ আর আহমদ এক, নাউজুবিল্লাহ। তারপরে বলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে দুনিয়াতে আত্মপ্রকাশ করছে, এটা কি আকীদা? শিরকি আকীদা যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সূরতে আকৃতিতে দুনিয়াতে মানুষের সামনে আত্মপ্রকাশ করছে। বাংলাদেশের অসংখ্য মানুষ এই আকীদা বিশ্বাস করে, এই আকীদা কি? শিরকি আকীদা। অসংখ্য মানুষ বিশ্বাস করে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। এই বিশ্বাস বাংলাদেশে আছে, আছে না? মনসুর হালদারের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর ভিতরে মনসুর হালদার ঢুকে গেছে। আমাদের দেশের ওয়াজ মাহফিলে শোনা যে মনসুর হালদার আল্লাহ দাবি করে আল্লাহর নবী হয়ে গেছে। তাহলে মনসুর হালদারের ভিতরে আল্লাহ ঢুকে, আল্লাহর ভিতরে মনসুর হালদার ঢুকে, এবং জাল হাদিস বানানো হয়েছে কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব নাকি আল্লাহর আরশ। নাউযু বিল্লাহ, আল্লাহ আসমান জমিন কোন জায়গায় জায়গা পায় না, মুমিনের ছোট্ট একটা কলবের ভিতরে আল্লাহর জায়গা হয়। এই কথা শুনছেন না? এটা শিরকি কথা। আল্লাহ কিভাবে মানুষের ভিতরে ঢুকবে? আল্লাহ মানুষের ভিতরে ঢুকেন না। আল্লাহ কোথায়? আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ হলেন আকাশে, আল্লাহ হলেন উপরে। আল্লাহ কোন দিকে? আমরা দোয়া করার সময় হাত তুলি কোন দিকে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত কোন দিকে যায়? আল্লাহ যদি সারা দিকে হয়, সব জায়গায় হয়, তাহলে হাত ঘুরবে কোন দিকে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত সারা দিকে ঘুরানোর কথা না? আল্লাহ তো সারে দিকে, হাত কি সারে দিকে ঘুরে? হাত কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে। আমার আপনার ফিতরত সাক্ষ্য দিচ্ছে আল্লাহ উপরের দিকে, এজন্য হাতটা উপরের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন কোন দিকে? মেরাজে গেছেন কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় হাজির নাজির হইলে মেরাজে যাওয়ার দরকার কি? আল্লাহ তো এখানেও হাজির, সব জায়গায় হাজির, এত উপরে মেরাজে কেন আল্লাহ রাব্বুল আলামিন নিলেন? আল্লাহ যদি কোন আকার না থাকে, সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাত ও দোজখ সে মাই কিয়া করো, আরজু হে মাই তুজে দেখা করো, আল্লাহ তোমার সাথে দেখা করতে চাই। তা আল্লাহ দেখবো কি? আল্লাহ তো আকারে নেই, তা আল্লাহ দেখবোটা কি? তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তবে আল্লাহর আকার আল্লাহর মতো। আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিনের আকার কেমন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কথা প্রকাশ করছেন, তার চেহারার কথা প্রকাশ করছেন, তার কদমের কথা প্রকাশ করছেন। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, যেভাবে প্রকাশ করেছেন, আমরা শুধু সেভাবে ঈমান আনবো। এগুলাকে অস্বীকার করার কোন উপায় নাই, বলা যাবে না না না না আল্লাহর এগুলা নাই। আল্লাহ বলতেছেন আছে, আমি কই নাই। তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করা হবে? এজন্য আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করা, যদি আল্লাহর সিফাতকে অস্বীকার করা হয় এইটার মধ্যে সেরে, যদি আল্লাহর কোন সিফাতকে মানুষের মতো মনে করা হয়, কোন মাখলুকের মতো মনে করা হয়, তাও শিরক। এজন্য আকীদার ভিতরে কোন শিরক রাখা যাবে, আমলের ভিতরে কোন শিরক রাখা যাবে না, তাহলে কোন আমল আল্লাহ কবুল করবেন না। আমলের শিরক, আমাদের দেশের অসংখ্য ভাই বোন কবরের সেজদা দে, কবরের সেজদা দে না, কবরের সামনে সেজদা দে, জীবিত মানুষকে সেজদা দে, কত জায়গায় সেজদা দে, অথচ এই সেজদার মালিক হলেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিচ্ছেন, লা তাসজুদু লিশ্বামসি ওয়ালা লিল কামার। খবরদার বান্দা, আল্লাহকে আল্লাহ ছাড়া কোন মাখলুককে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। একমাত্র সেজদা করো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি সব মাখলুকের একমাত্র খালেক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কারো জন্য মান্নত করা যাবে না, কারো কাছে কোনো কিছু দোয়া করা যাবে না, কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না, কাউকে ভালো মন্দ নির্ধারণকারী, শুভ অশুভ নির্ধারণকারী মনে করা যাবে না। এগুলা মনে করলে আমার সব আমল বরবাদ, আমার আকীদার মধ্যে, আমলের মধ্যে, ইমানের মধ্যে বেদাত থাকা যাবে না। সেই নম্বরে কি বেদাত মুক্ত ইমান হবে, ইমান যেমন হবে কুফর মুক্ত তেমন হবে শিরক মুক্ত, তেমন হবে বেদাত মুক্ত। যদি আমার আকীদার ভিতরে বেদাত থাকে, আমলের মধ্যে বেদাত থাকে, তাহলে আমার সব আমল বরবাদ। আকীদার মধ্যেও কোনো বেদাত থাকা বেদাত কোনগুলো? বেদাত হলো ওইগুলো যেগুলো নতুন বানানো হয়েছে। নতুন মানে কয় বছর আগে? জি, কয় বছর পর্যন্ত নতুন, কয় বছর পুরাতন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন। আমার উম্মত যখন চারিদিকে ইখতিলাফ আর ইখতিলাফ, বেদাত আর বেদাত শুরু হবে, তখন আমার সুন্নাত আর আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নাতকে শক্ত করে ধরে রাখবা। সুবহানাল্লাহ। ৫৩ বছর, ৩৩ বছর, ৩৩ আর ২৩ বছর, ৫৩ বছর। এই ৫৩ বছরের ভিতরে যেগুলো ছিল ইবাদত, এগুলা কিয়ামত পর্যন্ত সুন্নাত। এই 53 বছরের পরে নতুন নতুন যত আকীদা বানানো হয়েছে, যত আমল বানানো হয়েছে, এইগুলোর সবগুলা বেদাতি আকীদা, বেদাতি আমল। সীমানা পাইছেন? এই 53 বছর হলো পুরাতন, এর পরে যেগুলো বানানো হয়েছে এগুলো সব হলো কি? নতুন। আর নতুন সবগুলো কি? বেদাত। আচ্ছা, এবার বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এই আলোচনা ছিল কিনা? ছিল না। কোরআনে কারীমের কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এরকম কোন আয়াত না যে আমি আমার রাসূলকে মাটি দিয়ে বানাইছি, আল্লাহ কোথাও বলেন নাই, নূর দিয়ে বানাইছি এ কথা বলেন। সাহাবায়ে কেরাম কোনদিন একদিনও জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আমাদেরকে মাটি দিয়ে বানাইছে, আপনারে কি দিয়ে বানাইছে? এই প্রশ্ন করছে কোনদিন জীবনেও করে? এইভাবে তাবেঈনদের যুগ গেল, তাবে তাবেঈনদের যুগ গেল, 700-800 বছর চলে গেছে, দুনিয়ার মানুষ সবাই জানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, ভাষার আর ভাষার কিসের তৈরি এটা তো সবাই জানে। এটাতে প্রশ্ন করার কি আছে, আকীদার কি আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ফেরেশতা থেকেও বানাই নাই, জিন থেকেও বানাই নাই, মানুষ বানাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করছেন নূর দিয়ে, জিন তৈরি করছেন আগুন দিয়ে, মানুষ তৈরি করছেন মাটি দিয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তাকেও তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে, তিনি তো ফেরেশতাও না, তিনি জিনও না, তাহলে এটা প্রশ্ন করবে কেন? কেউ কোনোদিন প্রশ্নও করে নেই কিছু করে। হঠাৎ করে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে উত্তরায়, মহব্বত এত বেশি জোশ এসে গেছে, এশক এসে গেছে, না না না খবরদার, শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নূরের তৈরি 700-800 বছর পরে বানিয়ে ফেলছে। তাহলে এই আকীদাটা কি আকীদা? বেদাতি আকীদা, নতুন বানানো আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়ব বানাই দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব জানে, আল্লাহও গায়ব জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব জানে, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব জায়গায় হাজির নাজির বানাই দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, এই জাতীয় যতগুলো আকীদা এগুলোর নাম কি? বেদাতি আকীদা, নতুন নতুন আকীদা। আকীদার মধ্যে যদি বেদাত থাকে আমলে কোনো কাজে আসবে না, সব আমল বরবাদ। আকীদার মধ্যে বেদাত থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন লোক যদি এমন আমল করে যে আমল আমরা করি নাই, আমরা মানে আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত। তাহলে বেদাতি আমল যত করবেন বস্তা বস্তায়, কোন আমল আল্লাহর কাছে কাজে। বর্তমানে আমাদের দেশে সবচেয়ে জটিল হল বেদাত বোঝা, কারণ বেদাত তো দেখতে অনেক সুন্দর, বেদাত তো দেখতে সুন্দর, শুনতে সুন্দর, করতে সুন্দর, সব মজা লাগে। বেদাতের ভিতরে বাহ্যিক ভাবে অনেক সৌন্দর্য, অনেক মজা, কিন্তু নকল জিনিস যত নকল জিনিস থাকে সব থাকে বেশি সুন্দর। মূল জিনিসের চাইতে দেখবেন নকল জিনিস বেশি সুন্দর, মূল স্বর্ণের চাইতে নকল স্বর্ণ চকচক করে বেশি। বাজারে দেখবেন যত ফরমালিনওয়ালা মাছ দেখবেন দেখতে সুন্দর, যত রকমের দুই নম্বর ভেজাল জিনিস আছে মূল জিনিসের চাইতে সুন্দর বেশি থাকে, কারণ বেশি সুন্দর না হলে এটা তো মার্কেটে চলবে না, মানুষ খাবে না। এই জন্য যেগুলো বেদাত, এই বেদাতি আমল যা আছে সব সুন্নতের চাইতে বাহ্যিক ভাবে দেখতে অনেক সুন্দর লাগে। মানুষ মনে করে এগুলো খারাপের কি, এগুলো তো অনেক সুন্দর, এগুলো দেখতে তো অনেক সুন্দর, এগুলোতে খারাপের কি আছে, এই কথা মনে করে করে মানুষ বেদাত করে। এই বেদাতি আমল যা করবেন সব আমল কি? তাহলে যে আমল নিয়ে কবরে যাবো, এই আমলটা যদি সুন্নতি আমল না হয়, আমলটা যদি হয় বেদাতি আমল, তাহলে খালি আমলে আমল বিহীন কবরে যাওয়া লাগবে, কারণ যত কষ্ট করলাম সব কষ্ট কি বৃথা যাবে, কারণ যদি আমার আমলের ভিতরে বেদাত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেখানে করেছেন, যেই সময়ে করেছেন, যেভাবে করেছেন, নবী সাল্লাম করতে বলেছেন, নবী সাল্লামের সাহাবীরা করেছেন, এইরকম আমল করলে এটা হয় সুন্নত। এর বাহিরে নতুন নতুন বানিয়ে যত সুন্দর আমল করা হোক না কেন, ওই সব সুন্দর আমলের নাম হলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ শিখেছেন, শিখেছেন না? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এগুলা হলো কি সুন্নতি দরুদ। এখন আমি যদি শেখ সাহেবের কবিতাকে আমি দরুদ বানাই ফেলি, দেখবেন ওই দরুদ পড়তে অনেক সুন্দর লাগে, শুনতে অনেক মজা লাগে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সাথে পড়ি, দেখুন সত্যি কি মজা, সবাই অনেক খুশি যে সবাই দরুদ পড়তেছে, মিলাদ পড়তেছে, দোকান উদ্বোধন, বাড়ি উদ্বোধন, ঘর উদ্বোধন, সব উদ্বোধন হয় বালা গালোরা দিয়ে বাংলাদেশে। শুনতে অনেক মজা লাগে কিন্তু আসলে এটা বেদাত, কি বলেন? এটা দরুদ না, এটা কি কবিতা, কবিতা হয়ে গেছে বাংলাদেশে দরুদ। মানুষ মনে করে দরুদ পড়তেছে, আসলে এটা কি কবিতা, তাহলে যেটা বেদাত এটা শুনতে অনেক মজা লাগে, পড়তে অনেক মজা লাগে, টেনে টেনে সুন্দর করে করে পড়বেন। সবাই মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সল্লি আলা, শুনতে মজা লাগে না, পড়তে মজা লাগে, কিন্তু আসলে কি এটা বেদাত। এই জন্য বেদাত যা আছে এগুলো শুনতে মজা, করতে মজা, পড়তে মজা, বলতে মজা, কিন্তু আসলে এগুলো সব ফাতুন বাতিল। জিকির আজকার করবেন, সুন্নতে জিকির করবেন, শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে নির্জনে বসে বসে একা একা বসে বসে আল্লাহর জিকির করবেন, ورجل ذكر الله خاليا ففاضت عيناه الله رسول صلى الله عليه وسلم বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আযীমের নিচে ছায়ার মধ্যে স্থান দিয়ে দিবেন এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হল রাজুলুন যাকার আল্লাহ খালিয়া একা একা নির্জনে বসে বসে আল্লাহ জিকির করে একা একা বসে বসে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه سيد الاستغفار قل اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আল্লাহর জিকির করে একা একা বসে বসে ফাফাদাত আইনাহু দুই চোখ থেকে জলজল করে পানি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নিচে স্থান করে দিবে আর জিকিরের নামে সবাই মিলে বসে বসে বাতি নেভাই দিয়ে একজনের নেতৃত্বে জিকির করতে করতে লাফ মেরে দৌড় দিলাম লাভ মেরে স্টেজে উঠে গেলাম মাইক নিয়ে কান দিলাম বাস ধরে ধরে উপরের দিকে উঠে গেলাম এই জাতীয় জিকির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি করেন নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবীরাও কখনো করেন নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে নিয়ে জিকির করতেছেন সাহাবিরা জিকির করতে করতে দৌড়ায় আসি নবী সাল্লাল্লাহু আলাইহি গলা ধরে এরকম কোন হাদিস শুনছে তোমরা জিকির করতে করতে সাহাবাই কেরাম খেজুর গাছের উপরে উঠে বসে দিয়েছে এরকম শুনছেন আর কাছে খেজুর গাছ আছে না মদিনাতে তো কত খেজুর গাছ জিকির করতে করতে তারা খেজুর গাছের উপরে উঠে গেছে এরকম ঘটনা ঘটছে জীবনে ঘটে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা জিকির করতেন তাদের ঠোঁট নড়ত মাথাও নড়ত না বড়িও নড়ত না আল্লাহর জিকির করতো শুধুমাত্র তাদের ঠোঁট নড়াচড়া করতো আর কলমের ভিতরে প্রতিক্রিয়া তৈরি হইত আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকির করতে তাদের অন্তরগুলো মুতমাইন হয়ে যাইত সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা এবং বোনেরা আমল যদি কবরে নিয়ে যেতে চাই তাহলে সমস্ত আমলগুলো কি করতে হবে বেদা মুক্ত আমল করতে হবে অজু করতে গেছি অজুর নিয়াত পড়া শুরু করে দিছি অজু নিয়াত পারেননি নিয়ত করেছেন কিনা করছেন তাহলে আল্লাহ রসুল সাহাবাই কেরাম করেন নাই আমি কোথায় পাইলাম আমি করা শুরু করে দিলাম আপনারা তো মাহফিলে আসছেন নিয়ত পড়ে আসছেন তাহলে তো স্বভাব না নিয়ত কি করছেন পরে আসছেন কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় বলেন নাই নাওয়াই তো আন আজহাবা ইলাল মাহফিল ফি উল্লা পারা মিন সিরাজগঞ্জ তাহলে বোঝা গেল যে নিয়ত পড়া লাগে না নিয়ত পড়া লাগে বাড়ি থেকে যখন বের হয়েছেন আপনার অন্তরের ভিতরে আগে ঢুকছে আজকে এই মা পেলে গিয়ে কোরআন হাদিসের কিছু কথা শুনব এটা অন্তরের ভিতরে স্থান করার পরে এই অন্তরের ইচ্ছাটাই আপনাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছে মানুষ কিন্তু নিজে আসতে পারে না মানুষকে তার আকীদা টেনে নিয়ে যায় মানুষকে তার বিশ্বাস আপনি যেখানেই যান আপনার দুই পা যে সামনের দিকে যায় এটা আকীদা টেনে নিয়ে যায় বিশ্বাস মানুষকে টেনে নিয়ে যায় বিশ্বাস না হলে মানুষ আসে না তাহলে আগে অন্তরের ভিতরে নিয়তটা ঢুকছে, নিয়ত পড়ে দিছে, তাহলে ওজুর নিয়ত করতে হয়, ওজুর নিয়ত করতে হয় না, নামাজের নিয়ত করতে হয়, নামাজের নিয়ত করতে হয় না, রোজার নিয়ত করতে হয়, রোজার নিয়ত করতে হয় না। কিন্তু আমরা কি করি? পড়ি। তাহলে পড়া কি? তারপরে ওজু শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে। আমি শুরু করতাম বিসমিল্লাহ আমলের ভিতরে যত বেদাত তৈরি করা হয়, নতুন নতুন সত্য সত্য জিনিস তৈরি করা হয়, এই বেদাতের কারণে ওই আমল বাতিল হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, তাহলে আমল গুলো নিয়ে যদি কবরে যেতে চায়, আমল গুলোকে পরিচ্ছন্ন করে নিতে হবে, বেদাত মুক্ত করতে হবে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমলগুলো নিয়ে যাব, সে আমলগুলো ইখলাসের সাথে করতে হবে। কিসের সাথে? এক নম্বরে বলছি ইমান বিশুদ্ধ হতে হবে, দুই নম্বরে আমল করতে হবে কিভাবে? ইখলাসের সাথে। আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আমলের ভিতরে ইখলাস থাকা লাগবে। আমল করব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। আজকে আমাদের ভিতরে ইখলাস কমে গেছে, মানুষকে দেখানোর প্রবণতা বেড়ে গেছে। যা আমল করি অল্প স্বল্প, বেশিরভাগ করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ভয়ে ইখলাসের সাথে আমল করি খুবই কম। আল্লাহ বলছেন তুমি যেই আমলটা করবা, যেই আবাদতটা করবা, ইখলাসের সাথে করবা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যা ইবাদত করবা প্রত্যেকটা ইবাদত খালিসভাবে আল্লাহর জন্য করবা, কোন রিয়া থাকা যাবে না। রিয়া থাকলে সব আমল বরবাদ। আজকে আমাদের মধ্যে রিয়া বেড়ে গেছে, মসজিদে জুমার নামাজে আসে সবার শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনের দিকে চলে যায়, দেখছেন? আপনাদের দিকে মনে আসেন আসেন দেখা যায়। শুক্রবারে বাংলাদেশের মসজিদ বানানো হয় শুক্রবারের জন্য, বাকি ছয় দিন মসজিদের তেমন কাজ নেই। মসজিদের কাজ কয়দিন? একদিন। সপ্তাহে নামাজ হল 35 ওয়াক্ত, 34 ওয়াক্তের জন্য মসজিদ বানানো হয় না, মসজিদ বানানো হয় এক ওয়াক্তের জন্য। মসজিদ একটা বানিয়ে রেখেছে তিনতলা চারতলা, মুসল্লি হয় এক কাতার দুই কাতার। জিজ্ঞেস করি, কিরে ভাই আপনাদের মসজিদে এক কাতার দুই কাতার কেন? হুজুর শুক্রবারে কিন্তু মসজিদে জায়গা হয় না, শুক্রবারে মসজিদে জায়গা হয় না। তার অর্থ হল মসজিদ বানানো হচ্ছে শুক্রবারের জন্য, বাকি সময় মসজিদের এত দরকার নাই। মসজিদের দরকারটা হলো কোন দিন? তাহলে শুক্রবার। আর এই শুক্রবারে দেখা যায় কিছু ভাই আসে সবাই শেষে, কিন্তু পিছন থেকে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে আসে। এই জন্য আসে মানুষ যাতে বুঝে যে অমুক ভাই আজকে মসজিদে আসছে। উনি যদি পিছনে দিয়ে আসে নামাজ পড়ে, বাকিটা তো দেখলো না, তাহলে সবাই দেখাতে হবে না উনি যে আসছে। উনি তো অন্য সময় আসে না, আসছে আজকে। কদিন পরে মসজিদের সভাপতি বানানো হবে, সেক্রেটারি বানানো হবে, তখন সবাইকে বলবে মিয়া তো মসজিদে আসে না, মিয়ারে সেক্রেটারি বানাইও না, মিয়ারে সভাপতি বানাইও না, তাহলে মিয়া যে শুক্রবারে মসজিদে আসছে এটা তো সবাই দেখাইতে হইব। এই জন্য আসে পিছনে চলে যায় সামনের দিকে। আবার দেখবেন কিছু মানুষ এক কোনাদি বসে রয়েছে, হঠাৎ করে খালি কথা কয় মসজিদের মধ্যে, কি ব্যাপার এই লোক কথা বলে কেন? এই লোক জানান দে আমি কিন্তু মসজিদে আসছি, চুপচাপ বসে থাকে না, মসজিদে আসছে, এক কোনাদি আছে ওখান থেকে কথা বলে। কারণ মসজিদের সবাই যাতে জানে যে এই লোক আসছে মসজিদে, কারণ মসজিদে আসে তো শুক্রবার। এই জন্য আমি যে কথাটা বলতেছি আমার ভাইরা এবং বোনেরা, ইখলাসের অভাব হলে কোন আমল আল্লাহ কবুল করে না। যত নামাজ পড়বেন ইখলাস না থাকলে আল্লাহ কবুল করবে না, যত ইবাদত করবে না, ইখলাস না হলে আল্লাহ কবুল করবে না। যত ওয়াজ করে জীবনে, যত বড় বক্তা হই না কেন, যদি ওয়াজের ভিতরে ইখলাস না থাকে, এটার কোন মূল্য আল্লাহ দিবেন না, কোন সওয়াবে দিবেন না। যদি উদ্দেশ্য থাকে আমি বাংলাদেশের বিশাল বক্তা হব, আমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ আসবে, প্রতিযোগিতা কার ওয়াজে কত বেশি লোক আসে, একজনের ওয়াজে 10 লক্ষ, আরেকজন কে নিয়ে 12 লক্ষ, আরেকজনে কে 13 লক্ষ, আরেকজনে কে ওরে বাপ্পার আকাশ মেঘলা না বলে দেখায় দিতা আহার দুনিয়া। ওয়াজের মানে কি তামাশা চলতেছে, কার থেকে কার ওয়াজে লোক বেশি হবে, কত লক্ষ হবে। আম্বিয়া আলাইহিমুসসালাম নবী রাসূলেরা আল্লাহর জমিনে প্রতিযোগিতা করেন নাই। নবী রাসূলের ওয়াজে সবচেয়ে কম মানুষ হইত। নবী রাসূলেরা যে দাওয়াত দিতেন যুগে যুগে, সমস্ত নবীদের ইতিহাস দেখেন, সমস্ত নবীদের ওয়াজে মানুষ কজন বসত, নবীদের যে বড় আলেম জমিনে আর কেউ ছিল না। আল্লাহ নবীরা ছিলেন যেই যুগে যেই নবী, ওই নবী ওই যুগের সবচেয়ে বড় আলেম, কিন্তু ওনাদের ওয়াজে কজন মানুষ বসত। নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত ওয়াজ করতেন, শেষ অবস্থা এমন হয়েছে জালু আসাবিহুম ফি আযানিহিম, লোকেরা নূহ আলাইহিসসালামের কথা না শোনার জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিলেন, নূহ আলাইহিসসালামের ওয়াজ শুনবে না, এই জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিত। কাপড় দিয়ে তাদের চেহারাকে মুখমণ্ডলকে ঢেকে রাখতো যাতে নূহ আলাইহিসসালামের ওয়াজ শুনতে না হয়। যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় ওয়াজ করতে গেছেন, লোকেরা শুনতে আসে নাই, বরং পাথর মেরে মেরে ওই এলাকা থেকে বিতাড়িত করছে। আর আজকে আমাদের প্রতিযোগিতা হয় কত লক্ষ লোক হবে, যদি ওই এত লক্ষ লোকের ভিতরে আমি যদি সেরে গান বেদাত ওয়াজটা করে দিই, পরের দিন দেখবেন আমার ওয়াজে আর লোকে থাকবে না। যে লক্ষ লক্ষ মানুষের বয়ান, এখানে যদি প্রকৃত সত্য কথাটা, তাওহীদের কথাটা, সুন্নতের কথাটা, শিরিক বেদাতের কথাগুলো যদি তুলে ধরা হয়, দেখবেন আর শ্রোতা পাওয়া যাবে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আমলের ভিতরে এখলাস থাকতে হবে, প্রত্যেকটা আমল ওয়াজের ভিতরে এখলাস থাকতে হবে, তাহলে মানুষ হেদায়েত পাবে। একটা মাহফিলে একজন মানুষও যদি হেদায়েত পায়, তাহলে ওই ওয়াজটা ওই মাহফিলটা সার্থক হবে। আর ওয়াজ করলাম লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কেউ হেদায়েত পেল না, তাহলে ওই ওয়াজের কোন মূল্য। আরেকটা হলো এই ওয়াজের মাধ্যমে এখলাস নষ্ট হওয়া যাবে না। এইভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করবেন, প্রসিদ্ধভাবে সবচেয়ে বড় বড় আলেম তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, কেন তাদের ভিতরে এখলাস ছিল। সবচেয়ে বড় বড় দানশীল কোটি কোটি টাকা দান করছে, কিন্তু জাহান্নামে যাবে এখলাস ছিল না। সবচেয়ে বড় বড় শহীদ আল্লাহর রাস্তা জিহাদ করতে করতে শহীদ হয়েছে, কিন্তু এখলাস ছিল না জাহান্নামে যাবে। এই জন্য যে কোনো আমল করি, এই আমলটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি, মানুষকে দেখানোর জন্য বা মানুষের সন্তুষ্টির জন্য আমল না, আমল হলো কার জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কেউ কেউ মনে করে রমজান মাসে যাকাত দিব, এক কাজে দুই কাজ করে দিবে, কাকে করে যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি সব নিয়ে আসলাম, আমি ঘোষণা দিয়ে দিলাম মাইকে অমুক সাহেবের বাড়িতে যাকাত দেওয়া হবে, লোকেরা দলে দলে আসলো, যাকাত দিলাম, সামনে ভোটের জন্য ভোট কিনে ফেললাম, একটা একটা লুঙ্গিও দিলাম, বাস সামনে চেয়ারম্যানে দাঁড়াবো ভোট কিনে ফেললাম, কি বলেন? এক কাজে দু কাজ আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেন না। খালস ভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ পাক কোন আবাদত কবুল করেন না। তাহলে আমলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখলাস। তিন নম্বরে খেয়াল রাখতে হবে আমলটা হইতে হবে মুতাবাআতুস সুন্নাহ, যে আমলটা করব এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেমন করছেন হুবহু সেরকম হইতে হবে, এর থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয় তো কোন আমল আল্লাহ কবুল করবেন না। আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী। রাসূল আপনি বলে দিন আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহর ইবাদত করতে হলে একমাত্র কিয়ামত পর্যন্ত তরিকা একটা, সেটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী যদি আমলটা না হয় এই আমল আল্লাহ কবুল যতগুলো তরিকার সাথে মিলু কিন্তু আল্লাহ রাসূলের তরিকার সাথে না মিললে ওই আমল আল্লাহ কবুল করবে। সেটা তরিকায় সৃষ্টিয়া হোক, নকশাবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, যত তরিকা হোক কিন্তু তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিললে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে যে আমলগুলো নিয়ে কবরে যাব সে আমলগুলো সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা দেখতে হবে। একই আমল কোন জায়গায় করলে সুন্নাত হয়, কোন জায়গায় করলে বেদাত হয়, একই আমল। যদি বলতে হ্যাঁ আল্লাহ রাসূল এটা করছেন অসুবিধা কি এখানে করলে, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আর আজান দিই, আজান দি না, কিন্তু ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিই কিনা, অসুবিধা কি আজান দিলে অসুবিধা আছে? যদি ঈদের নামাজে আজান দিই কোন অসুবিধা হবে? আজান দিলে গুনাহ আছে? হ্যাঁ আজান দিলে গুনাহ আছে, আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজান দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেকবার ঈদের নামাজের ইমামতি করেছেন কিন্তু কোন ঈদের নামাজে আজান দেওয়ার নির্দেশ দেন নাই, একামত দেওয়ার নির্দেশ দেন নাই। তাহলে ঈদের নামাজে জানাজার নামাজে আজান একামত দিলে গুনাহ হবে, বেদাত হবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের আজানে আজান দিলে সুন্নত হবে। তাহলে একই আমল এক জায়গায় করলে সুন্নত আরেক জায়গায় করলে বেদাত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে করলে বেদাত, যেখানে করেছেন সেখানে করলে আল্লাহ করে। কোন কয়টা বলেন তো দেখি, চারটা, দুইটা কোণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন আর দুইটা কোণে স্পর্শ করেন নাই। রুকনে ইয়ামেনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করছেন, হাজরে আসওয়াদের কোণটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন, চুম্বন দিয়েছেন, কিন্তু বাকি দুইটা কোণ স্পর্শ করেন নাই, চুম্বন দেন নাই। এখন যদি গিয়ে আমি চারটা কোণ ধরতে থাকি ওই দুইটা কোণ ধরলে বেদাত হবে। যে দুই কোণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই ওই দুইটাকে ধরলে বেদাত হবে, আর যে দুইটা স্পর্শ করছেন ওই দুইটা ধরলে সুন্নাত হবে, সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার আপনার আমলটা হতে হবে কি অনুযায়ী, সুন্নাত অনুযায়ী। যে আমলটা কবরে নিয়ে যাব, যে আমলটা আমার কাজে আসবে, যে আমলটা আমার সাথে থাকবে, এটা সুন্নাত অনুযায়ী। সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আলোচনা শেষ, সেটা খেয়াল রাখতে হবে আমল কবুল হইতে হলে আমার রিজিকটা উপার্জনটা হালাল হইতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যে আমলে করি আমল অল্প করি আর বেশি করি কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমার রিজিকটা আমার উপার্জনটা হালাল, হালাল উপার্জন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কোন আমল আল্লাহ কবুল করেন না। ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, আল্লাহ পাক পবিত্র বক্ষণকারী ছাড়া, হালাল রিজিক বক্ষণকারী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কারো ইবাদত কারো আমল আল্লাহ কবুল করেন না। হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জন ছাড়া যত আমল করবেন আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিন স্তরে হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষকে হালাল ইনকামের নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে খাস করে দিয়েছেন, এমনকি নবী রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন। সূরা আল বাকারার 168 নম্বর আয়াত, দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইউহান্নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ, কুলু মিম্মা ফিল আরদে, জমিনে যা কিছু আছে সব খাও, শর্ত হলো হালালান তাইয়্যিবা, ওই খাবারটা হালাল হইতে হবে, তাইয়্যিবা হইতে হবে। দুটো শর্ত, একটা শর্ত হলো হালাল, আরেকটা শর্ত হলো তাইয়্যিবা। এই দুটার সমন্বয় না হইলে ওই রিজিকটা হারাম। এক ব্যক্তি সকালবেলা অফিসে গেছে, অফিসে গিয়ে চেয়ারে বসছে, বসে 10,000 টাকার একটা গোশ একটা হারাম বিসমিল্লাহ বলে সুন্দর করে রান্না বান্না করছে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে, 10 দরকান বিছাইছে, সুন্নত পদ্ধতিতে বসছে, সুন্দর করে খাইছে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বসছে, সব সুন্নত অনুযায়ী করছে। এই গরুর গোশত খাওয়া হালাল হয়েছে না হারাম হয়েছে? কেন গরুর গোশত কি হারাম? হারাম হলো কেন? হারাম হলো গোশতটা কিন্তু হালাল, কিন্তু যে টাকা কিনছে সেটা তৈয়বা হয় নাই। দুটো সম্বন্ধে আল্লাহ দুটো জিনিস বলছে, যেটা হালাল হইতে হবে তৈয়বাও হইতে হবে। আবার হালাল টাকা দিয়ে, আপনার হালাল ইনকামের টাকা দিয়ে এক বোতল মদ কিনে আনছে, হালাল টাকা দিয়ে, হারাম টাকা না, হালাল টাকা দিয়ে কিনছেন কি মদ? এটা খাওয়া যাবে? কেন এটা হালাল টাকা দিয়ে কিনছেন? এটা টাকা না তৈয়বান, কিন্তু জিনিসটা হালাল না, জিনিসটা হারাম। তাহলে আল্লাহ পাক দুটো শর্ত দিচ্ছেন, হালালান তৈয়বা, হালাল হইতে হবে, তৈয়বান হইতে হবে। আচ্ছা আল্লাহ বলেন, সিগারেট খাওয়া, ধূমপান করা, এটা হালাল না হারাম? হারাম। তাহলে তো আপনাদের এলাকায় নাই মনে হয়। এটা হারাম বুঝলেন কেমনে? এই খাবারটা তৈয়বান খাবার না। মদিনাতে মসজিদে নববীর বাইরে দিই দেখতেন যে অনেকগুলো হাম্মাম আছে, টয়লেট আছে, মসজিদের নববীর চতুর্দিকে অনেকগুলো হাম্মাম, ওই হাম্মামের মধ্যে লেখা আছে আর তাদের সেই মামলো এখানে ধূমপান করা নিষেধ, কারণ ধূমপান হলো খবিজদের খাবার। ধূমপান হলো মসজিদের নববীর ভিতরে যে সমস্ত ওলামায়ে কেরাম দাসদের, এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় আলেম, আইজো সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেম যারা, তারা মদিনার মসজিদে নববীতে আসতেন। ওনাদের মতো আলেম বর্তমান দুনিয়াতে নেই, কোনো দেশেই নেই, বরং ওনাদের ছাত্র হওয়ার মতো আলেমও পৃথিবীর কোনো দেশে পাওয়া মুশকিল। এত বড় বড় ওলামায়ে কেরাম সেখানে আসতেন। একজন সাহেবকে জিজ্ঞাসা করলাম, সাহেব আপনারা লিখে রেখছেন সিগারেট ধূমপান করা এটা নাকি খবিজদের খাবার, আমাদের দেশে তো ভালো ভালো মানুষেরা খায়, সম্ভ্রান্ত মানুষেরা খায়, এটা খবিজদের খাবার কেমনে হয়? তখন তিনি বললেন, শোনো, তোমাদের দেশে গিয়ে টয়লেটে ঢুকে দেখিও, টয়লেটের ভিতরে দেখবা ওই সিগারেটের ধ্বংসাবশেষ, পিছনের অংশটা টয়লেটে পড়ে আছে, দেখা যায় না? দেখছেন? কিন্তু কোনোদিন টয়লেটের ভিতরে ঢুকে দেখছেন কমলার চামড়া কতগুলো পড়ে গেছে? টয়লেটে বসে বসে কমলা খাইছে, আপেল খাইছে, আঙ্গুর খাইছে, অথবা বিরিয়ানির প্যাকেট নিয়ে টয়লেটে ঢুকছে, টয়লেটের গাঁদো সারাইছে, বিরিয়ানিও খাইছে, এরকম বিরিয়ানির প্যাকেট পড়ে গেছে, এরকম দেখা গেছে কিনা? দেখছেন কোনদিন? তাহলে বোঝা গেল টয়লেটের ভিতরে ঢুকে আপেল কমলা আঙ্গুর ফল মলাদি খায় না, বিরিয়ানি খায় না, ওই জিনিসটা খায়, যে জিনিস টয়লেটে বসিও খাওয়া যায় ওই জিনিস তৈয়বান না, ওই জিনিস খাবায়। আল্লাহ পাক বলেন, ইউহিল্লু লাহুমুত তৈয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। মুমিনের জন্য আমি আল্লাহ তৈয়্যিবাত খাবারগুলোকে হালাল করেছি, খাবার খাবারগুলো মুমিনের জন্য হারাম। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষকে বলছেন হালাল তৈয়বা খাও, হালাল খাও তৈয়বা খাও। হারাম খাওয়ার জন্য যে টাকাগুলো ব্যয় করবেন এই টাকাগুলো ব্যয় করা হারাম। টাকা খালি ইনকাম করবেন এই নীতি পালা না, খরচ করবেন কেমন এটা নীতি পালো আছে। কেয়ামতের বাজারে পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহর কাছে প্রথমে দিতে হবে, প্রথম দাঁড়ানির ভিতরে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। দুইটা আছে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, টাকা পয়সা কেমনে আয় করছো আবার কেমনে খরচ করছো, খরচের হিসাব দিতে হবে আল্লাহকে। তাহলে ওই যে সিগারেট খাওয়ার জন্য কত লক্ষ টাকা খরচ করছেন এটাও কিন্তু আপনার ওই খরচের খাতে চলে আসবো। আপনি মনে করছেন এটা আপনার টাকা আছে খাই ফেলতেছেন, কিন্তু এইটার টাকার খরচও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ডেলি যদি 100 টাকা খান, মাসে কত টাকা খান, বছরে কত টাকা খাইছেন এইটাও কে আমাদের মধ্যে আল্লাহর কাছে হিসাব করা লাগে। এজন্য কোন হারাম জিনিস খাওয়ার জন্য, হারাম ব্যবহারের জন্য, হারাম কাজের জন্য টাকা ব্যয় করাও হারাম। তাহলে আল্লাহ সমস্ত মানুষকে বলছেন কি খাওয়ার জন্য, হালাল তৈয়বা। আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও মুমিনেরা তোমরা হালাল রিজিক খাও। সমস্ত নবী রাসূলদেরকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ও আমার রাসূলেরা হালাল খাও, তারপরে রাসালাতের দায়িত্ব পালন করো। সমস্ত নবীদের একটা পেশা ছিল, তারা প্রত্যেকে একটা পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন। কেউ কৃষক ছিলেন, কেউ ম্যাচ করাইতেন, এক একজন একে পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন। আল্লাহ এই জন্য আমার ভাইরা এবং বোনেরা রিজিকটা হালাল করতে হবে, আমল কবল করতে হবে, রিজিক হালাল হবে, সুদ খালাল হবে না, সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ সুদ এত মারাত্মক অপরাধ। আর রেবা সাবউনা উবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদের মধ্যে 70 ধরনের বড় বড় অপরাধ আছে। আইসারুহা ইয়ানকিহা রাজুলু উম্মাহু, সবচেয়ে নিচের যেটা সবচেয়ে সহজ যেটা সেটা হলো আপন মাকে বিবাহ করার মধ্যে যে অপরাধ, সুদ খাওয়ার মধ্যে সবচেয়ে ছোট গুণা হলো এটা। এবার দেখুন উপরের গুণা কত বড় বড়, এইরকম 70 ধরনের অপরাধ এই সুদের মধ্যে আছে। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকালাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লেখে, যে সুদের সাক্ষী রাখে, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেরাজের রাত্রে আমাকে জাহান্নামের বিভিন্ন মানুষের আযাবের চিত্র দেখানো হয়েছে। এক জায়গাতে গেলাম, দেখি এক এক মানুষের পেট ফুলা বুতুনহুম কালবুয়ু, এক একটা পেট বিশাল বিশাল ভারী ঘরের মতো বিরাট বিরাট। এই পেটগুলোর ভিতরে সাপ বিচ্ছু ঢুকতেছে আর বাহির হইতেছে, ঢুকতেছে আর বাহির হইতেছে, পেটের ভিতরে সাপ বিচ্ছু রাস্তা না। আমি জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল, ভাই জিব্রাইল এরা কারা, এই মানুষগুলোর পেট কেন এত বড়, পেটের ভিতরে কেন এইভাবে সাপ বিচ্ছু ঢুকে আর বাহির হয়, ঢুকে আর বাহির হয়। জিব্রাইল আলাইহিসসালাম বলেন হাউলাই আকলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর মানুষগুলা, এরা সুদ খেত, এই সুদ খাওয়ার কারণে আজকে এদের পেট গুলা বিশাল হয়ে গেছে। এই পেটের ভিতরে শুধু সাপ বিচ্ছু ঢুকতেছে আর বাইরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আরেকটু সামনে যাওয়ার পরে দেখলাম বিশাল একটা নদী, এই নদীর ভিতরে কতগুলো মানুষ সাঁতরাইতেছে, সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে কিনারা আসে, আর দেখি কিনারায় কতগুলো ফেরেশতা বসে বসে বিশাল বিশাল পাথরের টুকরা নিয়ে বসে আছে। যখন এই মানুষটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারে আসে, ওই পাথরটা তার মাথার উপরে জোরে নিক্ষেপ করে, এই পাথর নিক্ষেপের পরে লোকটা আবার সেই আগের মতো নদীর ওই মাথায় চলে যায়, আবার লোকটা কিনারে আসে, আবার এভাবে পাথর নিক্ষেপ করে, একের পর এক পাথর নিক্ষেপ করতেছে আর লোকটা এভাবে সাঁতরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা, জিবরিল আলাইহিসসালাম বলেন এরাও আপনার উম্মতের সুদখোরেরা, এরাও সুদখোর। তাহলে শুক্রদের কত কঠিন আজাব। আজকে দেখা যায় আমাদের কাছে সুদ এত হালকা হয়ে গেছে, সুদের গুণাটাকে আমরা গুণাই মনে করি না। সুদ পয় দুনিয়ায় এই সময় সুদ না কাজ করতে পারে, সুদ না এখন না ইন্টারেস্ট, কত পদ্ধতির কত সিস্টেমের সুদ দেখা যায়, অপরহ সুদের নানা নানা পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি। এই সুদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা সুদের থেকে যদি দূরে থাকতে না পারো, যদি মুমিন হও সুদ ছাড়ো, সুদ ছাড়ো। যদি বলো যে না সুদ ছাড়া চলতে পারবো না, সুদ হবে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য রেডি আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার জান্নাত যাওয়া যাবে নাকি? আমাদের আমাদের অনেকের কাছে, প্রায় সবার কাছে আজকে সুদটা এত মারাত্মক অপরাধ, কিন্তু এটা সহজ হয়ে গেছে, গুণাই মনে হয় না। অপরহ সুদ আর সুদ, সুদ আর সুদ। এই জন্য আমার বাইরে আগুন করে না, সুদ থেকে দূরে থাকতে হবে। দুনিয়ার জীবনটা একেবারে অল্প সময়, দেখতে না দেখতে চলে যাবে, আপনি সম্পদের পাহাড় গড়বেন, নিজে খাইতে পারবেন না, অন্যের জন্য রেখে যাবেন, অন্যের জন্য রাখি নিজে জাহান্নামে যাবেন। যারা ঘুষ খায়, যারা অবৈধ ইনকাম করে, অবৈধ উপার্জন করে, উপার্জন করে করে কোটি কোটি টাকা বানায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, নিজে কিছু ভোগ করতে পারে না, রেখে চলে যায়, পরে এগুলা তার পরবর্তী বংশধররা খায়, কিন্তু নিজে মাছ খাতে জাহান্নামে চলে যায়। আমি জাহান্নামে যাই, অন্যদেরকে এগুলো দিয়ে যাওয়া দরকার থাকে। আগে আমার কোন পোশাক হোক, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, তারপরে আহালকে বাঁচাইতে হবে। এখন আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম না, আহালের জন্য সব রেখে গেলাম, এই কাজ করা যাবে না। এই জন্য আমার ভাইয়ের আগুন পড়ে না। কৃষি কাজ করবো সেটাও হালাল হইতে হবে, চাকরি বাকরি করবো সেটাও হালাল হইতে হবে, ব্যবসা বাণিজ্য করবো সেটাও হালাল হইতে হবে, যেটাই করি যেই পেশা অবলম্বন করি সেটা হালাল পেশা হইতে হবে। জায়গা জমিন কৃষি কাজ করি, কিন্তু খেয়াল রাখতে হবে আমার মালিকানা, আমার বোনের কোন জমি আছে কিনা, সাফা দাদার কোন জমি আছে কিনা, ফুফুর কোন জমি আছে কিনা, থাকলে এগুলো ক্লিয়ার করে দিয়ে দিতে হবে। না হয় আপনি জমিতে ধান পাইতেছেন, ফসল পাইতেছেন, মনে করতেছেন তো হালাল, আসলে হালাল না, কারণ এই জমি কার? অসংখ্য মানুষ বন্ধের জমি দেন বাংলাদেশে, বন্ধের জমিগুলো নিজেরা দখল করে নেন, দখল করে রেখে নিজেরা ভোগ করে, বন্ধেরকে মাহরুম করে। আপনি বন্ধের জমি রেখে দিচ্ছেন, আপনার জমি হালাল না, জমির ফসল হালাল না, এবং এই জায়গা জমি বন্টনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আমার ভাইরা এবং বোনেরা। একটু যদি এক ঘন্টা, এক কড়া, এক শতাংশ হেরফের করেন, কঠিন শাস্তির কথা আল্লাহ বলছেন। তিনটা অপরাধের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। একটা হলো সুদ খাওয়া, সুদ খাই আল্লাহ বলছেন লাইকা সাবুন্নার হুম ফিয়া খালিদ, আরেকটা বলছেন কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, সম্পত্তি বন্টনের বিধান, এই বিধানটা যদি সঠিকভাবে বন্টন না করেন, বোনেরটা রাখি দিলেন, কুকুরটা রাখি দিলেন, ছাত্রটা রাখি দিলেন, আর ভাইয়েরটা রাখি দিলেন, একজন একটা কম বেশি করলেন, তাহলে আল্লাহ বলছেন সূরা আন-নাসার 14 নম্বর আয়াত, ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها এমন ভাবে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন আর কোনোদিন বের হওয়ার সম্ভব না। স্থায়ী জাহান্নামের কথা বলছেন আল্লাহ, কারণ এই জমিন আল্লাহ, আল্লাহর জমিন বন্টনে আপনি দুরম্পরি করবেন এটা আল্লাহ সহ্য করেন, কারণ জমিন এটা আপনার না, জমিন কার? আল্লাহ। এই জমিন কত কোটি কোটি মানুষ ভোগ করে করে চলে গেছে দুনিয়া থেকে, আবার আমাদের পরে আবার কত কোটি কোটি মানুষ ভোগ করতে আল্লাহ ভালো করেন, অথচ এই সাময়িক সময়ের জন্য আপনি জমি বন্টনের ক্ষেত্রে এলোমেলো করছেন, আল্লাহ বলেন সে স্থায়ী জাহান্নামে, খুব জোরে ধমক দিচ্ছেন আল্লাহ। এজন্য যারা তুমি বর্তমান ভাবে খুবই সতর্ক, বাবা মারা গেছে, মা মারা গেছে, জমিগুলো সুন্দর করে যারটা তাকে বুঝাই দেন, ভাইয়েরটা ভাইকে বুঝাই দেন, বোনেরটা বোনকে বুঝাই দেন, সবাইটা সবাইকে বুঝাই দেন। ওই বোনেরটা রেখে দিয়ে আপনি মনে করবেন না যে আপনি অনেক সুখে জীবন যাপন করতে পারবেন। আল্লাহ দিতে চাইলে বোনেরটা লাগবে না, আপনাকে আল্লাহ দিয়ে দিবে। আর আল্লাহ না দিলে ওই বোনের গুলো রেখে দিলেও আপনার এগুলো চলে যাবে, আপনি আরাম পাবেন না, শান্তি পাবেন না। কারণ সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা রিজিকটা হালাল করেন, তাহলে আল্লাহ সমস্ত আমল কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন যে আমল নিয়ে জান্নাত পাওয়া যায়, যে আমল দিয়ে আমরা আজাবে কবর, আজাবে নার, আজাবে হাশর থেকে রক্ষা পাই। আমিনিয়া রব্বুল আলামিন।